খোঁজ ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ঘরের খোঁজ ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, পরকে আপন করল বিধি ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়। শুভ দৃষ্টির পরে যখন মালা বদল হয়, শুভ দৃষ্টির পরে যখন মালা বদল হয়, মাথায় সিঁদুর দিয়ে কন্যা বাপের বাড়ি ছেড়ে শেষে নিজের বাড়ি যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে থাকো বলে মাথায় রাখলে না যে সে হাতের রেখায় আছে লেখা জীবন ধারা পা, সুখে থাকো বলে মাথায় রাখলে না যে সে হাতের রেখায় আছে লেখা জীবন ধারা পা, জীবনের শুরু জীবনের শুরু কোলে শেষ বচিতা, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়। Thank you. যে হারালো সবই তাকে দোষ দেলো কে। যে হারালো সবই তাকে দোষ দেলো কে, তার দুঃখের কালো গভীর তলে দেখেনি কেউ ঝুঁকে, তার ভিজা মন ভিজা চোর, তার ভিজা মন ভিজা চোর আপনি সুখায় ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়। পরকে আপন করলো বিধি, পরকে আপন করলো বিধি, আপন যে পর ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়।